আজকের এই ফজিলতময় অত্যন্ত মোবারকময় দ্বিতীয় বার্ষিক তাফসীর পড়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত আইমায়ে মাসাজের, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো আমরা শুনেছি, এই আলোচনাগুলো যদি আমরা আমল করি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য এই আলোচনাগুলোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি আর বেশি দীর্ঘায়িত অনেক রাত পর্যন্ত লম্বা আলোচনা করব না, অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলে আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিল শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে সরাসরি আজকে আমার প্রথম দেখা এই এলাকাবাসীর সাথে, এর আগে হয়তো আমাদের যুবক ভাই যারা আছেন, যারা দেশ দুনিয়ার খবর রাখেন, যারা ফেসবুক ইন্টারনেটে ইউটিউব বিভিন্ন কিছু পরিচালনা করেন, তারা হয়তো ইতিপূর্বে আমার কোন আলোচনা শুনেছেন দেখেছেন। তো আমার আলোচনা যেহেতু আজকে নতুন, আগে থেকে আপনাদের সাথে এত পরিচিত না, এজন্য আমার আলোচনার ধরন, আলোচনার প্রকৃতি এটা অনেকের কাছেই অজানা। এজন্য আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি অনুরোধ করব, আমরা যে সময়টুকু এখানে কথা বলব আলোচনা করব, এই সময়টুকু বেহুদা যাতে অপ্রয়োজনীয় একটা মিনিটও না যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের যে ওয়াজ মাহফিলগুলো সমাজে হয়ে থাকে, এই ওয়াজ মাহফিলগুলো অনেকটুকু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে, সাহাবায়ে কেরামের সুন্নত থেকে, সালাফে সালেহীনের মানহাজ থেকে অনেকটুকু আমরা বিচ্ছুত হয়ে গিয়েছি। বিচ্ছুত হয়ে এই ওয়াজ মাহফিলগুলোকে আমরা একটা চিত্ত বিনোদনের ব্যবস্থা বানিয়ে নিয়েছি। ওয়াজ মাহফিলে আমরা কোরআন আর সহিহ হাদিসের আলোচনা বাদ দিয়ে আমরা বক্তারা আসি বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা কৌতুক, আপনাদেরকে কে কত বেশি হাসাইতে পারে, কে কত বেশি মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বলতে পারে, কতক্ষণ সবাই চিৎকার, কতক্ষণ নাচানাচি, কতক্ষণ গান, কতক্ষণ লাফালাফি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির ওয়াজ মাহফিল আজকে আমরা সমাজে দেখতে পাই। কিন্তু আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই যে প্রকৃতির ওয়াজ মাহফিল আমরা দেখতেছি, প্রকৃতির ওয়াজ মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কখনো এই জাতীয় ওয়াজ মাহফিল করেন নাই। এজন্য ওয়াজ মাহফিল এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ব্যবস্থাপনা করতে গিয়ে যারা এটার ব্যবস্থাপনা করেছেন তারা জানেন ভালো করে কত কষ্ট পেয়েছে। একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে কত কষ্ট হয়। এই ওয়াজ মাহফিলের যে টাকা পয়সা গুলো খরচ হয় এগুলো যেই বাইরের থেকে নিতে হয়, আদায় করতে হয়, কত যোগাযোগ করতে হয়, এবং আমাদের অনেক সম্মানিত প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টে উপার্জিত। প্রবাসের জীবন আমরা মনে করি অনেক আরামের জীবন, যারা বিদেশ যায় নাই এরা বিদেশের কথা শুনলে খুব খুশি হয়ে থাকে, বিদেশ যায় কি খুশি মনে মনে, কিন্তু বিদেশে গেছে সে বুঝে বিদেশ কি জিনিস। বিদেশের টাকা উপার্জন কত মানে আনন্দের, আমাদের কাছে মনে হয় যে মনে হয় ওখানে টাকার গাছ লাগা রেখেছে, খালি টাকার গাছ থেকে টাকা সিঁড়ি সিঁড়ি মানে আমাদের জন্য পাঠায়, আমাদের কাছে মনে হয় এরকম, কিন্তু আসলে সেখানে টাকা উপার্জন করাতে কত কষ্ট। সেই আরব দেশগুলোতে কি প্রচন্ড প্রখর রোদ, মরুভূমির রোদ, সেই মরুভূমি রোদের মধ্যে ঘাম জড়িয়ে এত কষ্ট করে যে টাকাটা উপার্জন করেন। যখন এখান থেকে কোনো ভাই ফোন করেন, ভাই আমরা তো গ্রামে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছি আমাদেরকে সহযোগিতা করে, ওই কষ্টে উপার্জিত টাকা ওই ভাই পাঠিয়ে দেন যে আমার গ্রামের মানুষ কিছু হেদায়েত পাক, কোরআন সুন্নাহর কথা শুনুক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই টাকাগুলো কাজে লাগে না সব বেহুদার, কারণ যাদেরকে দেওয়া হয়েছে এখানে ওয়াজ মাহফিল করার জন্য তারা এখানে চিত্ত বিনোদনের অনুষ্ঠানের আয়োজন করছে, এখানে কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করে বা করার চেষ্টা করলেও সেই পরিবেশ পায়। আল্লাহ পাক সবার কপালে, সবার নসিবে, সবার বাক্যে কোরআন সুন্নাহ শোনার তৌফিক আল্লাহ দেন না। আবু জেহেল আবু লাহাবেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে থাকিও কোরআন সুন্নাহ শোনার সুযোগ হয় নাই, আল্লাহ তাদেরকে সে তৌফিক দেয় নাই। আবার সে সুদূর আফ্রিকা থেকে, সুদূর বিভিন্ন দেশ থেকে এসে এসে আল্লাহর কোরআন শোনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার তৌফিক আল্লাহ ওদেরকে দিয়েছে। সে হাবশা থেকে এসে ইথিওপিয়ার গোলাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়ে গেছে। মক্কা মুকাররমায় কতজন ছিল কেউ মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য হয়। এই জন্য অনেকে চেষ্টা করলেও ওই মাহফিল সবার বাক্যে জুটে না। তো এই জন্য আমার ভাই বোনেরা, আমি প্রথমে ভূমিকায় যে কথাটা বলবো যে আমরা অল্প কিছুক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা আলোচনা করব। আমরা এখানে কোনো গানও গাইব না, কোনো কিচ্ছা কাহিনীও শোনাব না। তো এই জন্য অনেক সময় এটা অনেকের কাছে নতুন মনে হয় যে কি ওয়াজ করে, যে বক্তা আমি টান দিব, আমার বাবারা আমার মায়েরা কই কানে ধরে টান মারব, তারপরে বক্তা মানে কতক্ষণ গান গাইব, কতক্ষণ বিভিন্ন ধরনের হাসাইব, কোন বক্তা আনছে ঢাকা থেকে কিছু করে না। এজন্য আমি প্রথমে বলে দিচ্ছি যে আমার ভাইরা আজকে একটু কষ্ট করে ব্যতিক্রমী একটা ওয়াজ মাহফিলে একটু বসে, আমরা বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য ধরে সবরের সাথে বসার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন সকলে বলি আমিন। আমার ভাই ও বোনেরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আমি সারা বাংলাদেশে বিশেষ করে দুইটা বিষয় কেন্দ্রিক আলোচনা বেশি করি। একটা বিষয় করি শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটা বিষয় করি বিদআত মুক্ত সুন্নতি আমল। এই দুটি বিষয় কেন্দ্রিক আলোচনা করার জন্য চেষ্টা করি আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন ততটুকুর আলোকে। এজন্য আমার প্রত্যেকটা আলোচনার সাথে এই বিষয়গুলো রিলেটেড থাকে, ইমানি বিষয় অথবা আমলি বিষয়। আজকেও আপনারা আমার দেশি মানুষ কি, আপনারা দেশি তো জানেন নাকি, আমার বাড়িও আপনাদের এই অঞ্চলে ফেনীতে আমার বাড়ি। তো আপনাদের আমার দেশের বাড়ি, আমার দেশের মুরব্বী, এই জন্য আপনাদের সামনে আজকে ইমানি একটা বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি হল কাইফিয়াতুল ঈমান বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমানটা কেমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ধরনটা, কাইফিয়তটা, পদ্ধতিটা কিরকম হবে। আমরা যখন ইসলাম গ্রহণ করি, যখন আমাদের কাছে কেউ আসে যে ভাই আমি মুসলিম হতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, তো কিভাবে করাবেন, ইসলাম কিভাবে কবুল করাবেন বলেন তো দেখি, একটা কথা বলবেন, কিছু জিজ্ঞাসা করলে কথা বলতে হবে, কারণ আপনারা তো আমার কথা বুঝবেন, এটা আমি ভালো করে জানি। আমি যখন উত্তরবঙ্গে যাই বা অন্য এলাকায় যাই, তখন একটু চিন্তা করি যে আমার সভ্যতা তারা বুঝতেছেন কিনা, কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ আমার কথা ভালো করে বুঝবেন, তাহলে আপনারা কথা বলতে অসুবিধা নেই। আমি বলছি যখন কোন একটা লোক এসে আপনাকে বলল যে ভাই আমি মুসলিম হইতে চাই, তাকে কেমনে মুসলিম বানাবেন, যে তাও এখন বুঝেন নাই, বলে আমি যেমনি মুসলিম হয়েছি তাহলেও তেমনি মুসলিম বানাব, কি বলো আপনি, আমি মুসলিম না কেমনে হয়েছি মুসলিম, আমি আপনি যেমনি মুসলিম ওই লোকটাকেও ঠিক একই কায়দায় একই সিস্টেমে তাকে আমি মুসলিম বানাবো। এখন কথা হলো আমি আপনি মুসলিম কেমনে হয়েছি সেটাই তো জানি না, আরেকজনকে কেমনে মুসলিম বানাবো, আগে তো আমি কেমনে মুসলিম হয়েছি এটা জানতে হবে। মুসলিম করার জন্য, মুসলিম বানানোর জন্য তাকে একটা শাহাদা, একটা কালিমা পড়াইতে হয়। সেই কালিমাটা আমাদের সবাই জানা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এই পর্যন্ত কালেমার প্রথম অংশ, প্রথম পাঠ, এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হলো কালেমার দ্বিতীয় অংশ, সেকেন্ড পার্ট। দ্বিতীয় অংশটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদ। প্রথম অংশটাও আল্লাহর একত্ববাদের, দ্বিতীয় অংশটাও একত্ববাদের, কিন্তু দুইটা দুই একত্ববাদ, দুই তাওহীদ। প্রথমটার তাওহীদ হল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, অর্থাৎ প্রথমটার মূল কথা হল আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না, কাউকে আমি মাবুদ হিসেবে মেনে নিব না। প্রথম অংশটা হল আল্লাহর ইবাদতের তাওহীদ, আর দ্বিতীয় অংশটা হল وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهَ نَعْبُدَ إِلَّا اللَّهَ بِمَا شَرَعَ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ دِتِيَوْمْ شَيْرَ اَتْتَهُلُ أَنِي اللَّهَ رَبُّ الْعَالَمِينَ اَمَنْ كُنَا عَبَادَتْ فَرْبُنَا যেই ইবাদতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হবে। প্রথমটা হলো ইবাদত করব না আল্লাহ ছাড়া কারো, দ্বিতীয়টা হলো আল্লাহর ইবাদত করব না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা ছাড়া। দুটোই কিন্তু তাওহীদ, মানে ইবাদত করতে হবে একমাত্র একজন মালিকের, তিনি কে? আল্লাহ। আবার ইবাদতটা করতে হবে মাত্র একজনের তরিকা, একটা তরিকায় করতে হবে, সেই তরিকা কার তরিকা? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি ইবাদতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করেন না। তাহলে এই কালেমাটা আবার আমরা সংক্ষিপ্ত ভাবে এইভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সত্যিকারের কোন হক মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাবুদের ইবাদত, ওই মাবুদের গোলামী করব আমি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে ইমানের দুটি গুরুত্বপূর্ণ অংশ, একটা আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস করা, আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার উপরে, তরিকার উপরে বিশ্বাস করা। তাহলে দ্বিতীয় অংশ যেটা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার অর্থটা কি? আমাদের আলোচনার বিষয় হলো এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা আনলাম, এই আনার পদ্ধতিটা কি হবে, ঈমান আনলে কি কি করতে হবে, ঈমান আনা কখন বোঝা যাবে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, এটার জন্য কয়েকটা জিনিস এর সাথে সম্পৃক্ত রয়েছে। এক নম্বর যে জিনিসটা সেটা এই কালেমার ভিতরে আছে, কালিমায় শাহাদাত যখন আমরা পাঠ করি সেখানে আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। শুধু মুহাম্মাদের উপরে ঈমান আনি নাই, মুহাম্মাদকে দুইটা সত্তার উপরে বিশ্বাস করে ঈমান এনেছি। প্রথমটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, এক নম্বরটা হলো আব্দুহু, দুই নম্বরটা হলো ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমানটা এনেছি দুইটা পদ্ধতিতে। প্রথমে আমি বিশ্বাস করে নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারপরে আমি বিশ্বাস করতেছি ওয়া রাসূলুহু, তিনি শুধু আল্লাহর গোলাম নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য কোনো অর্ডার করব না, সবাই সুবহানাল্লাহ কর, সবাই আলহামদুলিল্লাহ এটা বলবো না, এটা বলা হলো সুন্নতের খেলাফ। আপনি নিজের থেকে বলবেন, যখন কোন আশ্চর্যজনক কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, নিজেই বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আযাবের কথা শুনলে বলবেন নাউযু বিল্লাহ, এটা নিজের থেকে বলাটাই সুন্নাত। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে ঈমান আনতে হবে আব্দুহু ওয়া রাসূলু। প্রথম মনে রাখতে হবে এক নম্বর ঈমানটা হবে আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসাবে পরিচয় করাই দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান তো তিনি যিনি আল্লাযী আসরা বিআব্দিহি যিনি তার গোলামকে যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন, এই বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন নাই, বলছেন কি বিআব্দিহি তার গোলাম তার বান্দা। সূরা বাকারার মধ্যে সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম হিসেবে পরিচয় করে দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসাল্লা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আমি আমার বান্দার উপরে আমার গোলামের উপরে যেই কোরআন নাযিল করি এই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি এই সূরার মতো একটা সূরা বানাই তোমরা নিয়ে আসো। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলতেছেন মিম্মা নাসাল্লা আলা আব্দিনা আমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা তুলে ধরতে গিয়ে বলেন ফাআওহা ইলা আব্দিহি মা আওহা, তিনি তার বান্দার উপরে যা ওহি করার যা ওহি নাযিল করা দরকার সব ওহি নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ বলেছেন তার বান্দা। এইভাবে কোরআনে কারিমের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিয়েছেন আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় এভাবে তুলে ধরছেন মারিয়াম ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ফাইন্নামা আনা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন খবরদার আমার উম্মতরা তোমাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছে সাবধান করে দিয়ে যাচ্ছে লা তুতরুনি আমার সম্মান নিয়ে আমার মর্যাদা নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না, আমার সম্মান নিয়ে অতিরঞ্জন করিও না, আমাকে সম্মান করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিও না, আমার সম্মান বাড়াইতে বাড়াইতে বাড়াইতে আল্লাহর কাছে পৌঁছাই দিও না, এক সময় গিয়ে বলিও না আল্লাহ আর মুহাম্মদ এক জিনিস, এক সময় গিয়ে বলিও না আহমাদ আর আহাদের মধ্যে কোনো তফাৎ নাই খালি একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, খবরদার এরকম বলিও না, আমার মান সম্মানের ব্যাপারে আমার মর্যাদার ব্যাপারে সতর্ক থাকবা, আমাকে সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইও না। কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যেমন নাসারারা খ্রিস্টানেরা আমার নবী আরেক আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়ামের সম্মান বাড়াইতে বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত ইবনুল্লাহর মধ্যে নিয়ে থামাইছে, এমন বাড়ালি বাড়াইতে বাড়াইতে লাস্টে যাই কয় ঈসা ইবনে মারিয়াম আল্লাহর ছেলে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাইছেন এই উম্মত এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সম্মানের ব্যাপারে মর্যাদার ব্যাপারে অতিরঞ্জন করতে পারে, সেই অতিরঞ্জন করেই থাকছে, কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা বাড়াইতে বাড়াইতে ওই তিনি আল্লাহ তিনি মুহাম্মদ এটা শুনছেন না, আপনারা কোনদিন শুনছেন কি শুনেন নাই, গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষে কয় বলে দেখো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, দেখো আল্লাহ মোহাম্মদের মধ্যে কত মিল, আল্লাহ লেখার মধ্যে কোন নোক্তাওয়ালা অক্ষর নাই, একটা নোক্তা নাই, মুহাম্মদের মধ্যেও কোন নোক্তা নাই। ওই দেখো আল্লাহ লিখতে পাঁচটা অক্ষর, মুহাম্মদ লিখতেও পাঁচটা অক্ষর। আল্লাহ লিখতে একটা তাসদীদ দিতে হয়, মুহাম্মদ লিখতেও একটা তাসদীদ দিতে হয়, কত মিল। এই জন্য দেখেন এটা এমন আকীদা হয়ে গেছে বাংলাদেশের যত মসজিদ আছে, মসজিদ বানানোর সাথে সাথে এক পাশে বড় করে লেখে আল্লাহ, আরেক পাশে বড় করে লেখে মুহাম্মদ। আছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন কি, গোলাম বান্দা। আল্লাহ আর বান্দা, খালেক আর মাখলুক, মালিক আর গোলাম সমান। কিন্তু আমরা বাড়াইতে বাড়াইতে আল্লাহ সমপর্যায়ে নিয়ে পৌঁছে গেছে। আপনি লেখেন এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখেন, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর পরিচয় তুলে ধরেন, মুহাম্মদের পরিচয় তুলে ধরেন, কোনো অসুবিধা নেই, এটাতে ঈমানের কোনো অসুবিধা নেই। কিন্তু দুইজনের কোনো পরিচয় না দিয়ে দুজনকে এক জায়গায় সমানভাবে লিখে দিলেন, সমানভাবে আটকে রাখলেন, টাঙ্গে রাখলেন, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেলেন। এমন এমন আল্লাহর গোলাম আছে, আল্লাহর বান্দা আছে, যে মানুষ গুলা বলে আহমদ আর আহাদ দুটা এক জিনিস। আহমদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির আরেক নাম, আহাদ হলো আল্লাহর নাম। ওই দেখো দুইটার মধ্যে খালি অক্ষর একটা বেশি, আহমদ লিখতে গেলে একটা মিম বেশি। ওই এই মিমের পর্দার মধ্যে দুজন আলাদা হয়ে আছে, মিমের পর্দা সরে গেলে দুজন এক হয়ে যায়। এটা কি আকীদা? শের কি আকীদা? কুফরি আকীদা। আবার আল্লাহর জমিনে এমন মানুষ আছে শুধু আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হয়ে যায় এমন না, এমন মানুষও বিশ্বাস করে যে আল্লাহর ওলিরাও আল্লাহর সাথে মিশে যায়, এরকম মানুষ আছে। আল্লাহর ওলিরা এক সময় গিয়ে ফানা পিল্লা হয়ে যায়, আল্লাহর সাথে ফানা হয়ে যায়, আল্লাহর সাথে বিলীন হয়ে যায়, তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। এই কথা শুনছেন নি? কয় একদিন আসি দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। আরেকদিন দেখে মনসুর হাল্লাজও আছে, জেলখানাও আছে। জিজ্ঞেস করে কিরে তোমার ওইদিন দেখি নাই কেন, কইছিলা? ওই দিন আমি মনসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছি, আজকে আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। কত বড় সিরকি কথা, সিরকি আকীদা আমাদের দেশের ওয়াজ মাহফিলে বয়ান। আর মানুষ সুবহানাল্লাহ, কারণ ইমানে জ্ঞানের অভাব। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, লা তুতরুনি, আমার সম্মানের ব্যাপারে আমার মর্যাদার ব্যাপারে অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। ফাইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমার ব্যাপারে বলিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আমাকে বলবা আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আর আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর একজন রাসূল। কিন্তু পরে রাসূল, আগে আমি গোলাম। আচ্ছা এবার বলেন, আমাদের উপরে যেমন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল কিনা? ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন কিনা? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? না। অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে স্বাভাবিকভাবে মসজিদে যেতে পারেন নাই, দুজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে জামাতে শরীক হয়েছে। একদিন মসজিদের জামাতে যেতে পারছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা মসজিদে আমার উম্মতরা জামাতে নামাজ পড়তেছে, আমি নবী একটু এই দৃশ্যটা দেখে যাই, পর্দাটা একটু আমার ঘরের দরজা সরাই দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা একটু সরাই দিলেন, পর্দাটা সরাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের দৃশ্য দেখছেন আর চোখের পানি ফেলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার উম্মত যেন কিয়ামত পর্যন্ত এরকম জামাতের সাথে নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত। এখন ওই রাসূলের উম্মতের মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে নামাজ পড়ে না, কত হাজার হাজার লক্ষ লক্ষ রাসূলের উম্মত আছে নামাজ পড়ে না। আবার কয় ঈমান ঠিক আছে, ঈমানও খুব মজবুত আছে, নামাজ নাই, ঈমান কিন্তু খুব শক্ত, কামের নিয়ে নামাজ না পড়লে কি হয়েছে? তুই বেটা নামাজ পড়লেও তোর ঈমান ঠিক নেই, আমি নামাজ না পড়লেও আমার ঈমান কিন্তু ঠিক আছে, খুব মজবুত, খালি ঠিক না, একেবারে স্ট্রং ঈমান। অথচ যেই ঈমানে তারা নামাজটা পড়াইতে পারে না, সেই ঈমান এত অসুস্থ এত দুর্বল, সেই ঈমানে তাকে জান্নাতে নিতেও পারবে না। আবার কিছু আছে নামাজ পড়ে না, শরীয়তের দ্বার দাঁড়ে না, নবীর সুন্নতের দ্বার দাঁড়ে না, কিছুই নাই, এই নিয়ে তুমি নামাজ পড়ো না কেন, কেন পড়ি না এই খবর কিন্তু তুমি বুঝবা না, তুমি আছো শরীয়তে আমি আছি মারফতে। এরকম মারফতি শয়তান দেখছেন, মারফতি শয়তান আছে, মারফতি ইবলিস নামাজ পড়ে না, কয় নামাজ লাগে না, কেন নামাজ লাগে না, সে এখন মারফতের চর্চা করতে করতে হাকিকতে গিয়ে পৌঁছে গেছে, এখন হের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এজন্য হের আর নামাজ লাগে না। আমি এরকম একজন মারফতি শয়তানকে আমি একদিন বললাম, আপনি নামাজ পড়েন না কেন, হুজুর আপনি বুঝবেন না, আপনি হইলেন শরীয়তের হুজুর, আমি হইলাম তরিকতের হুজুর, এই তরিকতের হুজুর, আমি শরীয়তের হুজুর, আমি বুঝবো না। আচ্ছা কো বুঝবো না, ঠিক আছে বুঝাই দেন, আমি এখন এমন এক পর্যায়ে এমন এক তবকায় চলে আসছি, এই তবকায় আসলে আর নামাজ পড়া লাগে না। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে তবকায় পৌঁছে গেছেন এই তবকা পর্যন্ত আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই, যেখানে আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই ওই জায়গায় আপনি গেলেন কেন, ওইটা তো শয়তানের জায়গা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই আপনারে কি বলছে ওখানে পৌঁছ, ওইটা তো কোনো মুমিনের জায়গা না, ওটা শয়তানের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত বাদ, তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সিয়াম ফরজ হওয়ার পর থেকে একটা সিয়াম একটা রোজা ছেড়ে দেন নাই, ছেড়ে দিছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত পর্দা করছেন নারীদের সাথে, কোন নারী উম্মত পর্দাবিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন নাই। তোমরা আমার উম্মত নারী উম্মত হলে অসুবিধা নাই, পর্দা লাগবে না, তোমরা আমার সামনে এমনি চলে আসবে, এরকম ঘটনা ঘটছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দা পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন আত্তাহিয়াতের মধ্যে বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখন যিনি পড়তেছেন উনি তো মুহাম্মাদ, কি বলেন, যিনি বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনি তো আইয়ুহান নাবী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে দরুদ পড়তেন, কার উপরে সালাম দিতেন বলেন, এবার আপনাদের পালা আপনারা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সালাম দিতেন, কার উপরে দরুদ পড়তেন? এই জিনিসটাই বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দুইটা জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটার মধ্যে একসাথে দুইটা জিনিস, আমার আপনার মধ্যে একসাথে একটা জিনিস, আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা মিলে আল্লাহর গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা থেকে পা পর্যন্ত এক নম্বরে আল্লাহর গোলাম, তারপরে তিনি আল্লাহর রাসূল। একটা হলো তিনি ব্যক্তি মুহাম্মদ, আরেকটা হলো তিনি রাসূল মুহাম্মদ, একসাথে দুইটা তার ভিতরে। তিনি যখন সালাত আদায় শুরু করতেন তখন তিনি থাকতেন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন সালাত ফরজিয়ত হিসাবে আদায় করতেন তিনি আব্দুহু আল্লাহর গোলাম হিসাবে সালাত আদায় করতেন, তিনি সালাম দিতেন ওই নবী যিনি নবী মুহাম্মদ যিনি, দরুদ পড়তেন নবী মুহাম্মদ যিনি তার উপরে দরুদ, তার উপরে সালাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথমে আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর গোলাম আব্দ শব্দ ব্যবহার করা হয় মানুষের ক্ষেত্রে নাকি জিনের ক্ষেত্রে না ফেরেশতার ক্ষেত্রে? আব্দ গোলাম এই শব্দটা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার করছে, জিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব শব্দ ব্যবহার করেন নাই, ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব শব্দ ব্যবহার করেন নাই। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো দেখি? ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, জিনদেরকে বানানো হয়েছে আগুনের থেকে, মানুষকে বানানো হয়েছে কিসের থেকে? মাটি থেকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নাকি জিন নাকি ফেরেশতা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের দিয়ে বানানো হয় তো তিনি মানুষ হবেন না, এখান থেকে বলতেছেন মানুষ, আবার বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়ে, মানুষকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে। ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেজদা করতে বলছেন ফেরেশতাদেরকে, তাহলে নূরওয়ালা নূরের তৈরি ফেরেশতা সেজদা করছে মাটির তৈরি মানুষ, মাটির তৈরি মানুষকে নূরের তৈরি ফেরেশতা সেজদা করছে। ইবলিস তো এই জায়গায় যুক্তিবাদী হয়েছিল, ইবলিস বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের দাম বেশি, চেষ্টা করলে মাটি আগুনের করব, আগুনে মাটিরে করবে না। কিন্তু ফেরেশতাদেরকে যখন আল্লাহ পাক বললেন ফাসাজাতাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাথে সাথে চেষ্টা করে ফেলছে। এখন আল্লাহ রাসূল বলতেছেন আমি আল্লাহর গোলাম, আমি আব, আমি একজন মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার, আমরা কই না না খবরদার আমিও মানুষ আল্লাহ রাসূলও মানুষ, কত বড় বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রাসূলের মানুষ বানানো যাবে না ফেরেশতা বানাইতে হইব। এখন আমি সম্মান বাড়াইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহির সম্মান কমাই দিছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এমন পর্যায়ে নিয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ বলেন রাসূল আমি আপনার জিকিরকে এমন পর্যায়ে নিয়ে গেছি প্রতিদিন পাঁচবার লক্ষ লক্ষ মসজিদে আজান ধ্বনি উচ্চারিত হয়, সেখানে যেমন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক মসজিদে দৈনিক 10 বার ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বাংলাদেশের 3 লক্ষ মসজিদে, এক মসজিদে যদি 10 বার করেই হয়, 3 লক্ষ মসজিদে কত লক্ষ কত কোটি বার উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। যতবার মানুষ নামাজ পড়ে প্রত্যেকবার আত্তাহিয়াতের মধ্যে বসলেই তাকে বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জমিনে 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মুহূর্ত বাদ যায় না যে মুহূর্তে আল্লাহর কোটি কোটি বান্দা বলতেছে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর রাসূলের মর্যাদা বাড়াই দিয়েছেন। আমি আপনি কি বাড়াব? আমি আপনি যখন বাড়াতে যাব, আমার আপনার জ্ঞান হলো সংক্ষিপ্ত জ্ঞান, অল্প জ্ঞান। আল্লাহ বলতেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা তোদেরকে ইলম দিছি একেবারে সামান্য এক ফোঁটা। এই ইলম কি রাসূলের কি মর্যাদা বাড়াই? আল্লাহ রাব্বুল আলামিন আলিম হিসাবে, হাকিম হিসাবে আল্লাহ পাক আল্লাহর নবীর মর্যাদা বাড়াই দিছে। সুবহানাল্লাহ। একদিন এক লোক খালি বয়ান করে, মা ফাতেমা, মা ফাতেমা, আহারে মা ফাতেমা রয়ে গেছে, মা ফাতেমা রয়ে গেছে, এরকম বয়ান করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা হইলো কেমনে? কারণ উনি তো হইল একজন মুমিনা নারী, আর দুনিয়ার সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হইলো আমাদের বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলো আমাদের আম্মা, আমাদের মা। কারণ কোরআনে কারিমের আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিছে নবীর স্ত্রীরা তোমাদের মা। তাহলে কোরআনের আয়াত নাযিলের কারণে তারা আমাদের আম্মা জান, তারা আমাদের মা। কিন্তু ফাতেমার ব্যাপারে তো আয়াত নাযিল হয় নাই যে ফাতেমা তোমাদের মা, এই আয়াত নাযিল হইছে। ফাতেমা মা হইল কেমনে? কয় শুনেন, ফাতেমার যদি বোন বলি তো সম্মান কমে যায়, মা বলতে একটু সম্মান বাড়ি যায়। মা বলতে কি হয়? সম্মান বাড়ি যায়। আমি বললাম, ভাইজান, মা বললে যদি সম্মান বাড়ি যায়, আজকে বাড়িতে যায় আপনি আপনার স্ত্রীর, আমাদের ভাবিনে ডাক দিবেন, ও আমার আম্মা জান কোথায়, সম্মান বাড়ি দেব। এমনি নাম ধরে দেখলে অমুকের মা কোথায়, বা এইভাবে বললে সম্মান কমে যায়, আপনি সম্মান বাড়াই দেন। মা বললে যদি সম্মান বাড়ি যায়, সবাই মা বলেন। সুতরাং মানুষের ক্ষুদ্র আমলে সম্মান বাড়াইতে চাইলে সম্মান বাড়ে না, সম্মান কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেমনে সম্মান বাড়াইতে হয়। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের 1 নম্বর অংশ হল আব্দুহু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন গোলাম। 2 নম্বর অংশ হল ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল। কোরআনে কারিমে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে রাখছেন, তার মধ্যে অনেক জায়গায় সম্বোধন করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া মা রাসূল, আপনার উপরে যা কিছু নাযিল করছি এগুলো আপনি দুনিয়ার মানুষের কাছে তাবলীগ করে দেন, পৌঁছাই দেন। এখানে আল্লাহ পাক ডাকটা দিছেন ইয়া আইয়ুহার রাসূল। কোন কোন জায়গায় আল্লাহ পাক ডাক দিছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা কত সুন্দর সুন্দর নামে ডাকছে, রাখছে না? আচ্ছা, এবার বলেন আপনারা একটা কথা বলবেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জায়গায় আল্লাহর নবীকে ডাকছেন কিনা ইয়া নবী, ইয়া রাসূল? আসছে কিনা। আপনারা তো কোরআন তেলাওয়াত করেন, কোন জায়গায় পাইছেন? এক জায়গায় পাইছেন? নবী আল্লাহ ডাক দিছে, ইয়া নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এরকম পাইছেন? তাহলে বোঝা যায় কেউ যদি নবীর এমনি ডাকে এটা নবীর স্থানে বেয়াদবি হবে। আল্লাহ যেভাবে ডাকছে, আপনি যদি নবীর ডাকতে চান তো বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন, আল্লাহ ডাক। কোরআন বলে বলে দেখেন, কোরআন কারিমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, একটা জায়গায় খুঁজে পাবেন না যে আল্লাহ পাক নবীর ডাক দিছে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এরকম বলে ডাক দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর নবীকে এত বেশি মহব্বত করতেন, নিজের জীবনের চাইতে নিজের নফসের চাইতেও বেশি ভালোবাসতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইই ইল্লা মিন নফসি, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বতের, তবে আমার নিজের চাইতে নয়। আল্লাহ রাসূল বলেন, ওমর, তোমার নিজের চাইতেও যতক্ষণ আমি বেশি মহব্বতের না হব ততক্ষণ তুমি ইমানদারও নও। কতক্ষণ পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইই হাত্তা মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি আপনি সব কিছুর চাইতে তো বেশি মহব্বতের, এমনকি আমার নিজের নফসের চাইতেও বেশি মহব্বতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমানদার হইছ। আবু সুফিয়ান রোম সম্রাটের রাজ দরবারে গিয়ে বলেন, রোম সম্রাট জিজ্ঞাসা করবো, আবু সুফিয়ান তোমাদের এলাকায় তোমাদের জনপদে নাকি একজন নবী এসছেন, এই নবীর কিছু বৈশিষ্ট্য আমার একটু শোনাও। আবু সুফিয়ান কয়, প্রথম চিন্তা করে কিছু মিথ্যা কথা কই দিই, কিছু মিথ্যা কথা বলে দিই, কারণ এখানে তো কে শুনে কে জানে, তার নামে কথা কিছু মিথ্যা কথা বলে দিলে এরা বুঝবে যে খারাপ মানুষ। পরে আবার মনে মনে চিন্তা করে, আহারে মিথ্যা কথা তো বলে দিমু, কিন্তু আমার সাথে যে 10-12 জন আছে আমার গ্রুপে, এরা কইবো দেখো আবু সুফিয়ানের কত ভালো মানুষ মনে করি, এই লোকেও দেখি মিথ্যা কথা কয়, ওই দিলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে আমাদের আমার সাথে লোকগুলো আছে এরা তো বুঝি দেবো আমি কেমন মানুষ, আমি মিথ্যা কথা বলি, এই ভয়ে আর মিথ্যা কথা বলে না, আবার সত্য কথা বলা শুরু করছে। আমাদের নবী যিনি, তিনি ইয়ামুরুনা বিসসিদকে ওয়াল আফাফে ওয়াস সালাতে ওয়া ইয়াকুলু উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তিনি আমাদেরকে বলেন সততার উপরে অটল থাকার জন্য, তিনি আমাদেরকে বলেন সৎ চরিত্রবান হওয়ার জন্য, তিনি আমাদেরকে বলেন বাপ দাদা কি বলছে এগুলা ছাড়ি দাও। আবার কয় শুনেন, ওনার আরেকটা বৈশিষ্ট্য যেটা দুনিয়ার আর কোথাও নাই, ওই কথাটা শুনেন, ওয়াল্লাহি মা ইউহিব্বু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। রোম সম্রাট শুনেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার যত মানুষ একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ ভালোবাসে এমন নজির আল্লাহর জমিনের কোথাও নাই। এত বেশি সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 24টা ঘন্টা জীবন নিয়ে বসে থাকতেন, কোন মুহূর্তে আমার নবী জীবনটা কোরবানি দিতে বলে, নিজের মাল সম্পদ নিয়ে বসে থাকতেন, কোন মুহূর্তে আমার নবী সম্পদ গুলা দিয়ে দিতে বলে, এমন নজির আল্লাহর জমিনে আর নাই। আল্লাহ পাক নবীর সোহবতের জন্য এই সাহাবীদেরকে আল্লাহ খাস করে মনোনীত করছিলেন। সেই সাহাবীরা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার হাজার হাজার বার লক্ষ লক্ষ বার ডাক দিছে, কিন্তু সব সময় ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই কথা বলে ডাক দিতেন। একবার সে দূরের থেকে অনেক দূর দূরান্ত থেকে কিছু মানুষ আসছিলেন। এই মানুষগুলো এসে নবী সাল্লাম ঘুমাইছেন, দুপুরে একটু বিশ্রাম নিতেছেন, ঘরের বাইরে দরজার বাইরে দিয়ে এসে এসে ডাক মারে, ইয়া মুহাম্মদ আপনি একটু বাইরন, আপনি একটু আমাদের সাথে দেখা করেন, মানে আদব কায়দা জানে না, আল্লাহ পাক এদেরকে ব্যাকল বুঝছে, মানে একটু জ্ঞান কম, আল্লাহ নবী আবার ঘুমাই থাকবো কেন, আমরা তো দূরের থেকে আসছি, আমাদের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে একটু সোহবত দিব, উনি ঘুমাই থাকলে কেমনি হবে, কিন্তু ওনার ঘুমানো লাগে, বিশ্রাম নেওয়া লাগে, তাহলে উনি দায়িত্ব পালন করবো কেমনি, এইটা বুঝে রাখ। আচ্ছা এই যে ডাকটা দিছে, এই যে কি কি বলে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, ইহুদিরও ডাক দিত ইয়া মুহাম্মদ, নবী সাল্লামকে ইহুদিরা যখন ডাক দিত বলতো, কথা বলতো, মুশরিকরা কথা বলতো, বলতো ইয়া মুহাম্মদ, ইহুদিরা ডাক দিলে বলতো ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকা, মানে তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, এভাবে বলতো। এই মানুষগুলো দূরের থেকে আসছে, এখনো আদব কায়দা শিখে নাই, এরও আসে ঘরের বাইরে থেকে আসে এসে কয় ইয়া মুহাম্মদ উনজুর ইলাইনা, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জেগে গেছেন, কিন্তু তিনি এত বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লজ্জার কারণে লোকগুলাকে ধমক দিলেন না, খারাপ কিছু বললেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ডাক আরশে আযীম থেকে দেখছেন। আল্লাহ পাক সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। কিছু মানুষ আমার নবীরে হুজরার বাহিরের থেকে ডাকাডাকি করে, এদের অধিকাংশই বেয়াকল, এগুলার আকল নাই, নবী কিন্তু কিছু বলে নাই, এগুলার বেয়াকল বলে নাই, বেয়াদব বলে নাই, খারাপ বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করি কয় এগুলো বেয়াকল, আকল নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম, আমার নবী বাহির হওয়া পর্যন্ত যদি বসে দেখত সবক হইত, কতই না এদের জন্য ভালো হইত, মানে আমার নবীর অপেক্ষা বসে থাকত, এটাই তাদের জন্য এবাদতের পরিণত হয়ে যাইত। কিন্তু ব্যাকল গুলো বুঝে নাই। আল্লাহ বলেন শুনো, আমার নবীর সাথে যদি এইরকম ঢাকাঢাকি করো, এইরকম বেয়াদবি করো ভবিষ্যতে, এবার কিন্তু ব্যাকল কই ছাড়ি দিছে, এবার আর কিছু কই নাই, প্রথম দফা আল্লাহ হুকুম দিচ্ছেন, তবক দিচ্ছেন, শুনো সামনের থেকে যদি আমার নবীর এইরকম ঢাকাঢাকি করো, খবরদার সামনে থেকে আমার নবীর কথার উপরে যদি তোমাদের কথার আওয়াজটা উঁচু হয়, একজন আরেকজনের যেমন ডাক, আমার নবীরও যদি এমনে ডাক, একজন আরেকজনের কয় এ আব্দুল্লাহ কই যাও, এই অমুক কই যাও, এরকম ডাকি না আমরা, এ ফয়সল ভাই, এ খালেদ ভাই, এই অমুক ভাই কই যান, পিছন থেকে ডাকি, আমার নবীরও যদি এরকম একজন আরেকজনের জন্য ডাক এমনে ডাক, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টেরো পাইবা না, তোমরা একটু উপলব্ধিও করতে পারবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। এখন একজন আরেকজনের তোমরা ডাকেন, ও মুখ ভাই তোমুক ভাই, নবীরও যদি ডাকেন, ইয়া নবী, ও নবী, ও রাসুল, ও হাবিব, এটাও নবীর স্থানে বেয়াদ, আল্লাহ এভাবে ডাকেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে শিখান নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন সাহাবী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এইভাবে ডাকেন নাই। ডাকছে কারা? ইহুদিরা, ডাকছে কারা? খ্রিস্টানরা, ডাকছে কারা? মুশরিকরা, ডাকছে কারা? ওই বেয়াকল কিছু মানুষ, ইয়া মুহাম্মদ ডাকছে। আল্লাহ পাক সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, আমার নবীকে ডাকতে হলে আত্তাহিয়াতের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবী বলে ডাকো, ইয়া আইয়ুহান নাবী, তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম প্রথমে আল্লাহর গোলাম, তারপরে কি আল্লাহ রাসূল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা বলেন সেটা ওহির বাহিরে আর কিছু। আমার নবী যা কিছু বলেন কোন কিছু নিজের থেকে বলেন না, সবকিছু আমার নবী ওহির আলোকে বলেন। কারণ কি? তিনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে রাসূল ঘোষণা দেওয়া বড় না রাসূল জন্ম নিছে এই জন্য খুশি হওয়া বড়? এবার এটা বলেন, আমার কথা বুঝছেন? আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এই জন্য আপনি খুশি হয়ে গেছেন, এটা বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা দিলেন, এটা বড়? আবু লাহাব, আবু জাহাল, আবু তালেব, এই সাসারা যেদিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন এত বেশি খুশি হয়েছে, সেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী খবরও পায় নাই। নবীর জন্মের দিন আবু বকর জানে তৈরি না, খবরও পায় নাই, ওমর জানে না, ওসমান জানে না, আলী জানে না, আবু জানে কে? আবু জাহেল জানে, আবু লাহাব জানে, আবু তালেব জানে। আবদুল্লাহর ঘরে ছেলে হয়েছে, কি খুশি, আমাদের বাতি হয়েছে, কিন্তু খুশি হয়ে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী খবরও পায় নাই নবীর জন্মের সময়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিছেন, এই কারণে তারা জান্নাতের সার্টিফিকেট পাই গেছে। আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয় নবীর জন্মে খুশি হইলে বাস, আর কিছু লাগবে না, নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর পদ্ধতি নাই, খালি আপনি খুশি হয়ে গেলেন, বার্থডে পালন করলেন, বার্থডে কেক কাটলেন, এটা মহব্বতের নমুনা নয়। দেখবেন মসজিদের আজানে, আজানের মধ্যে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা জবাব দেবেন কি বলেন তো দেখি? মসজিদে করতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি কি কইবেন? আমাদের দেশের সব মুসলমান মসজিদে মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যারা শুনে তারা কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিনে তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিনের আযান যখন শুনবা মুয়াজ্জিন যা কয় তুমিও তা তা কইবা, শুধু দুই জায়গার একটু ব্যতিক্রম কইবা। কোন দুই জায়গা? মহব্বত করছি, অসুবিধা কি? বলে আমি কি খারাপ কিছু করছি? আমি তো নবীর মহব্বত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি কারণে কইতে পারেন যে ভাই আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে হয় নাই, ওই দেখো নবীর দুশমন আই গেছে, অথচ লোকটা গুনার কাজ করতেছে সাল্লাল্লাহু আলাইহি বলে, কারণ নবীর নির্দেশ লঙ্ঘন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন কইবো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমিও কইবা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তো বলে আবার নবী কইছে আমার নাম শুনলে দরুদ পড়তে হবে, কইছে না? তো বলে দরুদ পড়বো না এখানে? কি বলো? নামাজের ভিতরে ইমাম সাহেব কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যখন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পিছন থেকে কইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের ভিতরে বলে আমি খারাপ কিছু করছি না, আমি তো নবীর উপর দরুদ নামছি, এখানে আমার নবীর নাম লইছে আর আমি দরুদ পড়বো না? কি নামাজ পাইবো? তো বলে নবীর মহব্বত করছি। তাহলে নবীর মহব্বত নিজের ইচ্ছা মতো মন গড়া উল্টা পাল্টা করলে আর ইমানও থাকে না আমলও থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বতটা সাহাবায়ে কেরাম জানতে করছেন, আল্লাহ জানতে করছেন, আল্লাহ জানতে করতে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে করতে নিষেধ করেছেন, ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে। আর আমি যে প্রশ্নটা করছি ওইটা হলো যে মুহাম্মাদের নাম শুনে দরুদ পড়ার চাইতে বেশি জরুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ হিসেবে ঘোষণা করা। রাসূলুল্লাহ খালি দরুদ না, দরুদের বাপ। এজন্য আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদানের সাথে কি আছে, রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি শক্তিশালী। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানে না, এ শুধু নবীর মহব্বত করে। যেমন আবু তালেব, আবু তালেবের কি মহব্বত, খবরদার মক্কার জমিনের কেউ ভাতিজার গায়ে একটা আঘাত করতে পারবে না, আমার ভাতিজারে একটা গালি দিতে পারবে না, আমার ভাতিজার গায়ে যদি কেউ আঘাত করো কেউ গালি দাও, আমি আবু তালেবের কলিজায় আঘাত লাগে, আমি আবু তালেব তোমার সব কিছু আমি মোকাবেলা করব, আমার ভাতিজারে কেউ গালি দিবে না, কত ভালোবাসা, এটা মহব্বত না? কিন্তু মহব্বত করছে, কিন্তু ভাতিজারে রাসূলুল্লাহ স্বীকার করে নাই, রাসূলুল্লাহ স্বীকার করে নাই, এমনি ভাতিজার জন্য মহব্বত উৎলাই করতেছে, শেষ পরিণতি কি হয়েছে, জাহান্নামে গেছে। তাহলে আপনি রাসূলুল্লাহ স্বীকার করা এটা দরুদের চাইতে বেশি জরুরি। তাহলে এক নম্বর নবী সাল্লামের ইমান, আব্দুহু ওয়া রাসূলুহু। দুই নম্বর, আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিব, বেশি দেরি করবো না। দুই নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোন যুগের সাথে, দেশের সাথে, সীমানার সাথে সম্পর্কিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কয় বছরের জন্য রাসূল বলেন দেখি, কয় বছরের জন্য তিনি আল্লাহর রাসূল? আমরা যখন কাউকে চাকরিতে নিয়োগ দিই, তার চাকরির একটা বয়স সীমা থাকে, এত বছর পরে সে রিটায়ারমেন্টে চলে যেতে হয়, যাওয়া লাগে না, কয় বছর দেখি গ্রামের মানুষ খোঁজ খবর রাখে কিনা, চাকরির বয়স কয় বছর, সরকারি চাকরির বয়স 60 বছর, আর ইউনিভার্সিটি টিচারেরা 65 বছর, আরো 5 বছর বেশি থাকে, নর্মালি 60 বছর। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূল হিসেবে নিয়োগ দিয়েছেন কয় বছরের জন্য, জি আনা ওয়াসাআতু কাহাতাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর কিয়ামত এরকম একসাথে লাগানো, মাঝখানে আর কিছু নাই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমি নবী। তা কিয়ামত কয় বছর পরে হইব? জিব্রিল আলাইহিসসালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিসা, কিয়ামত কবে হইব আমার একটু জানাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে লোকটা প্রশ্ন করছে, এই লোকটার চাইতে যাকে বেশি প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানে না, মানে জানে জিব্রিল যাই প্রশ্ন করছে এই বেশি জানে, আমি নবী জানি না। তাহলে কিয়ামতের দিন তারিখ সন ঘোষণা করা যাবে না, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের রাসূলত্ব বহাল থাকবে, এর মধ্যে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মহাদেশের নবী? তিনি কয়টা মহাদেশের নবী? খালি মহাদেশ নাই, আল্লাহর আলম যত দূর আছে সমগ্র আলমের জন্য তিনি নবী। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিচ্ছেন, রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, দুনিয়ার মানুষ জানো আমি তোমাদের সবার কাছে আল্লাহর রাসূল, আমাদের দেশে যদি মানুষ থাকে সেখানেও আমি আল্লাহ রাসূল, মঙ্গল গ্রহে যদি মানুষ থাকে সেখানেও আমি আল্লাহ রাসূল, আরো যত গ্রহ উপগ্রহ যত জায়গা আছে সব জায়গার আমি রাসূল। সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর আলম যত দূর বিস্তৃত সমস্ত আলম ব্যাপী আপনার নবুয়ত বিস্তৃত। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বাংলাদেশের জন্য যেমন, সৌদি আরবের জন্য তেমন, ইন্ডিয়ার জন্য তেমন, পাকিস্তানের জন্য তেমন, আমেরিকার জন্য তেমন। তাহলে সৌদি আরবের নবীর সুন্নাত বাংলাদেশের নবীর সুন্নাত দুই রকম না একরকম? অনেকে কয় মিয়া এটা সৌদি আরবে চলে বাংলাদেশে চলে না, বাংলাদেশের তা বাংলাদেশে করো, সৌদি আরবের তা সৌদি আরবে করো, কয় নিয়ে অনেক শুনি মাঝে মাঝে। সৌদি আরবের সুন্নাত আর বাংলাদেশের সুন্নাত আলাদা নাই? সৌদি আরবের মানুষের মর্যাদা আমাদের থেকে বেশি না? আমাদের মর্যাদা সৌদি আরবের মানুষের চাইতে বেশি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, লা ফাতলা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আরাবিয়্যিন আলা আজামি। আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, কারো উপরে কারো কোনো প্রাধান্য নেই। তাহলে সৌদি আরবের মানুষ আমাদের থেকে বেশি মর্যাদাবান, আবার আমরাও সৌদি আরবের মানুষের থেকে বেশি মর্যাদাবান নই। তবে মাঝে মাঝে সৌদি আরবের মানুষের থেকে আপনি উপরে যাইতে পারেন, যদি আপনার তাকওয়া বেশি, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত রিসালাত পুরা আল্লাহর জমিন ব্যাপী সমান। সুতরাং বাংলাদেশে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত এটা অন্য দেশেও সুন্নত, সৌদি আরবে যেটা সুন্নত এটা বাংলাদেশের সুন্নত। কারোর জন্য আলাদা সুন্নত? তাদেরও তিনি নবী, আমাদেরও তিনি নবী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই নম্বর পয়েন্ট হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াতের সার্বজনীনতা সব দেশের জন্য, সব সময়ের জন্য। কেউ যদি কয় না এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত চলবে না, এটা অনেক দিন হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, এখন আমাদের জন্য আমেরিকা থেকে কিছু আবিষ্কার করতে হইব, ইউরোপের থেকে কিছু আনতে হইব, বিভিন্ন দেশ থেকে আনা লাগব। এক দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে, তাই বলে কি থামে থাকবে? অন্যান্য দেশ থেকে আনা লাগে। তো নবীর সুন্নাত ওই অনেকদিন হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে, বিয়ে আর কতদিন? এটা পুরানো গেছে, আবার অন্য দেশ থেকে আনা আনা যাবো আনছি নি আমরা। ওরে আনছি মানে কি? কত কিছু আনছি। আজকে বাংলাদেশের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান হয় না? আপনাদের এদিকে মনে হয় না গায়ে হলুদের অনুষ্ঠান হয়? এই গায়ে হলুদের অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু থেকে আসছে না কাফের মুশরিকদের থেকে আসছে? কাফের মুশরিকদের থেকে আসছে, অশ্লীলতার অনুষ্ঠান, দিন বিরোধী অনুষ্ঠান গায়ে হলুদের নামে। তাহলে এখানে আমরা মনে করতেছি বিয়ের মধ্যে যে সুন্দর এগুলো 1400 বছর হয়ে গেছে, এখন আর এগুলো চলে না, এখন নতুন নতুন মুশরিকদের থেকে আনতে হইব, ইহুদিদের থেকে আনতে হইব, ইউরোপ থেকে আনতে হইব। আজকে ঘরে ঘরে বার্থডে পালন করা হয়, বাচ্চার তো বার্থডে এত জোরে সোরে শুরু হয়েছে, বাচ্চার বাবা কষ্ট করে ওখান থেকে টাকা পাঠায়, বাচ্চার মা এখানে বার্থডে পালন করে, করেনি ওই টাকা খরচ করে সবাই দাওয়াত দিয়ে আত্মীয় স্বজনের বিশাল বিশাল কেক নিয়ে বার্থডে পালন করে। বার্থডে পালন করা তো আমি শুনলাম, কার শুনলাম? কাপড় মুশিকের সিস্টেম এটা, এটা খুব বার্ধের থেকে আসছে, মুশিকের থেকে আসছে। 1400 বছর এগুলো আর ভালো লাগে না, এখন নতুন নতুন দরকার। নবী সাল্লামের সুন্নত, নবী সাল্লামের আদর্শ কিয়ামত পর্যন্ত সমভাবে বলবৎ থাকবে। তিন নম্বর নবী সাল্লামের নবুয়ত শেষ নবুয়ত, খতমে নবুয়ত, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। চার নম্বর পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন এই শিক্ষার মধ্যে বিন্দুমাত্র ভুল নাই, একেবারে নির্ভুল তালিম, নির্ভুল শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য দুনিয়ার সব জায়গায় ভুল হতে পারে, নবী সাল্লামের কোন সুন্নতে কোন হাদিসে এ আমার পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছে, এক মহিলা মদিনা মুনাওয়ারা থেকে একটা চিঠি নিয়ে মক্কা মুকাররমা চলে যাচ্ছে, ওই চিঠির মধ্যে মক্কা বিজয়ের ঘটনা, মক্কা অভিযানের ঘটনাটা এক সাহাবী দেখে নিছিলেন। মহিলার চিঠি নিয়ে রাওদায়ে খাত এলাকায় চলে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তিনজন সাহাবীকে পাঠাইলেন। ওই মহিলাকে রাওদায়ে খাত এলাকায় গেলে পাইবা, ওখান থেকে দড়ি মহিলার থেকে চিঠিটা নিয়ে আসো। চিঠি আনার জন্য রওনা দিচ্ছেন, ওই জায়গায় রাওদায়ে খাত এলাকায় এসে মহিলাটারে পাই গেছেন। মহিলারে কয়, এই মহিলা তোমার মধ্যে একটা চিঠি আছে। মহিলা কয়, আল্লাহর কসম সিটি মিটি কিছু বুঝি না, এই আবার কি কো, আমার কাছে কিচ্ছু নাই। স্বীকার করে না মহিলা, কোনোভাবে স্বীকার করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ওয়াল্লাহি লা উজাদ্দু দান্নাকে আও লা আকতুলান্নাকে। ও মহিলা, আল্লাহ কসম করে বলছি, তোমরা আমার চিনো নাই। মহিলা, তুমি আমাদেরকে চিনো নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, আমার নবী যেটা বলে দেন সারা দুনিয়া মিথ্যা হতে পারে, আমার নবীর কথার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নাই। আমার নবী নিজের থেকে কথা বলে না, যেটা বলে ওহির আলোকে বলে। আমার নবী বলে দিচ্ছেন তোমার ভিতরে চিঠি আছে, এই চিঠি যদি বাহির না করো, ওয়াল্লাহি লা উজাদ্দু দান্নাকে, তোমার মধ্যে যত কাপড় চোপড় আছে আমি সব খুলবো, সব খুলে খুঁজে বাহির করবো। এরপরেও যদি তোমার শরীরের কোন জায়গায় আমি চিঠিটা না পাই, তারপরে আমি তোমার কাঠি টুকরা টুকরা করবো, তোমার রক্তের ভিতরে হইতে ওই চিঠি আছে, কারণ আমার নবী বলে দিছে তোমার কাছে চিঠি আছে। সুতরাং দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, দুনিয়া সব মিথ্যা হয়ে যেতে পারে, আমার নবীর কথার মধ্যে কোনো মিথ্যা নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে শিক্ষা, যে সুন্নত, যে তালিম, এর মধ্যে কোন বলের সম্ভাবনা নাই। দেখবেন কত রকমের স্টাইল জমিনে আসে আছে, কিন্তু নবীর সুন্নতের স্টাইল কিয়ামত পর্যন্ত একই রকম থাকে, কোন পরিবর্তন নেই। দাড়ির স্টাইল দেখেন, ইহুদি খ্রিস্টানরা নাসারারা মুশরিকরা কিছুদিন এক স্টাইল, কিছুদিন আরেক স্টাইল, কিছুদিন বিভিন্ন স্টাইলে দাড়ি রাখে। এখন মুসলিম যুবকেরা মুশরিকদের এই পদ্ধতি অনুসরণ করা শুরু করে দিছে, দাড়ি নিয়ে খেলতা মাসা শুরু করে দিছে, কয়দিন এখান থেকে কাটে, কয়দিন এখান থেকে রাখে, বিভিন্ন ডিজাইনের দাড়ি, এগুলো মুশরিকদের দাড়ি। যারা এই জাতীয় দাড়ি রাখে, যে যুবকরা, আমার যুবক ভাইয়েরা শুনে রাখো, হাসর হবে ওই সকল মুশরিকদের সাথে। আর দাড়ি নিয়ে খেলতা মাসা করলে ইমান বেড়ে যায়। এই জন্য দাড়ি তুমি রাখো না, তোমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তুমি হারাম কাজ করতেছ, কিন্তু দাড়ি নিয়ে খেলতা মাসা করবে, তোমার ইমান চলে যাবে, ইমান বেড়ে যাবে। এই জন্য দাড়ি রাখলে কেয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা রাখতে হবে, না রাখলে রাখিও না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু দাড়ি নিয়ে খেলতা মাসা, হাসি ঠাট্টা, কয়দিন এই পদ্ধতি, কয়দিন এই পদ্ধতি, কয়দিন এখান দিয়ে, কয়দিন এখান দিয়ে, এই পদ্ধতি নবীর সুন্নতের সাথে খেলতা মাসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেগুলো সুন্নত, এগুলো কেয়ামত পর্যন্ত এক পদ্ধতির সুন্নত। সর্বশেষ দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ঈমান আনার মূল বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই ইবাদত যেমনে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে করতে শিখাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ইবাদত ওইভাবে করতে হবে। এর থেকে বাড়াইলেও ওই ইবাদত বাতিল, এর থেকে কমাইলেও ওই ইবাদত। জুমার নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? ছয় রাকাত। সূত্র মিলছে? মিলে নাই, ব্যতিক্রম হয়ে গেছে। জোহরের নামাজ যদি ছয় রাকাত হয়, জুমার নামাজ হওয়ার দরকার আট রাকাত। কারণ প্রতিদিন আপনার অফিস খোলা থাকে, শুক্রবারে অফিস বন্ধ, তাহলে সেদিন নামাজ ডাবল হওয়ার দরকার। কিন্তু ডাবল না হয়ে উল্টা অর্ধেক হয়ে গেছে, কমে গেছে, এখন আপনি যদি মনে করেন ঠিক আছে নামাজ দুই রাকাত বেশি পড়লে কি অসুবিধা আছে নাকি, মিয়া নামাজ বেশি পড়লে গুনাহ হয় নাকি, তাহলে আমাদের আগে কাঁচা মসজিদ ছিল, টিনের মসজিদ ছিল, সনের মসজিদ ছিল, তখনও জুমার নামাজ দুই রাকাত পড়ছি। এখন মসজিদ উন্নত হয়েছে, এসি হয়েছে, ফ্যান হয়েছে, বিল্ডিং হয়েছে, নতুন নতুন টাইলস লাগাইছি, এখন আর জুমার নামাজ দুই রাকাত পড়া যাবে না, এখন চার রাকাত পড়বেন। কেন পড়লে অসুবিধা কি? নবীকে বেশি পড়া যাবে না বলছে, নিষেধ করছে, কই পাইছেন বেশি পড়লে অসুবিধা কি? নামাজ না পড়বেন, নামাজ বেশি পড়লে গুনাহ হয়, নামাজও বেশি পড়লে গুনাহ হয়, নামাজও বেশি পড়ি জাহান্নামে যাওয়া লাগে, নামাজ না পড়ি যেমন জাহান্নামে যাওয়া লাগে, ঠিক নামাজ পড়তে যাই নবীলামের সুন্নতের বাহিরে যাই পড়তেন তাও জাহান্নামে যাওয়া লাগে। এই জন্য নবী সাল্লামের সুন্নত, নবী সাল্লাম দুই রাকাত জুমা পড়ছেন, কিয়ামত পর্যন্ত দুই রাকাতে পড়ছেন। আচ্ছা, পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেন না? ঈদের নামাজে আজান দেন আপনারা? তারপর জানাজার নামাজে দেন না কেন? অসুবিধা কি? আজান দিলে গুনাহ আছে? কি গুনাহ আছে? আজান দিলে তো স্বভাব, আজান পাওয়া ফজিলতের কাজ। আজান দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতদূর শোনা যাবে ততদূর সব গাছ পালা তরু লতা সমস্ত মাখলুকাত কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিয়ে কত বড় ফজিলত। মূল কথা হচ্ছে এটা, আজান দেওয়া গুনাহ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দিতে বলছেন সেখানে দিলে ইবাদত, যেখানে দেন নাই দিতে বলেন নাই সেখানে দিলে ইবাদত হয় না, উল্টা এটা গুনাহ হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমানের মূল তাৎপর্য হলো যে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে করতে, সুন্নতের আলোকে করলে আল্লাহ পাক ও মহব্বত করেন, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য সুন্নতকে শক্ত করে ধরা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের পরিচয়। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কিনা, ইমান আনছেন কিনা, এটা বোঝা যাবে যত বেশি সুন্নতের উপরে আমল করবেন, যত বেশি বেদাত থেকে দূরে থাকবেন, সুন্নতকে শক্ত করে ধরবেন, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যথার্থ সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক যেভাবে ভালোবাসতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসার নমুনা দেখাই দিয়েছেন, সেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আল্লাহ পাক তৌফিক দান করুন। নিজেদের মন গড়া পদ্ধতি থেকে, সমস্ত শিরক থেকে, বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।